তো আলহামদুলিল্লাহ, যে জায়গা দাজ্জাল মুক্ত সেই জায়গার এলেম আমল ইমান আকিদা সবগুলাই আলহামদুলিল্লাহ দাজ্জালের ফেতনা মুক্ত। অর্থাৎ মদিনার এলেম, মদিনার আমল, মদিনার আকিদা এগুলো সব ফেতনা মুক্ত। যদি কেউ মদিনার এলেমকে, মদিনার আমলকে, মদিনার আকিদাকে ফেতনা বলে, তো মূলত আসলে তিনি নিজেই ফেতনার মধ্যে আছেন। কারণ মদিনার এলেম, মদিনার আমল, মদিনার আকিদা এগুলো সম্পূর্ণরূপে ফেতনা মুক্ত। আলহামদুলিল্লাহ, এরকম একটি ফেতনা মুক্ত নগরীতে, দাজ্জাল মুক্ত নগরীতে বসে আমরা এই গুরুত্বপূর্ণ একটি মজলিসে কোরআনে কারিম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই জন্য রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি এসে আপনাদের আলোচনায় কিছুক্ষণ অংশগ্রহণ করেছি। তো বাংলা ভাষায় একটি প্রবাদ বাক্য আছে, যেমন ওস্তাদ তেমন ছাত্র। আপনারা আলহামদুলিল্লাহ পাইছেন যেমন ওস্তাদ, আলহামদুলিল্লাহ ছাত্র মাশাআল্লাহ এরকমই তৈরি হবে ইনশাআল্লাহ। এই জন্য ওস্তাদে আলোচনা করছেন যে সাতটা, মুসলিম হইতে হইলে সাতটি গুণ লাগবে। আলহামদুলিল্লাহ সাতটি গুণ অনেক স্টুডেন্ট কিন্তু বলতে পারছেন, তাহলে বোঝা যায় আলহামদুলিল্লাহ এই মদিনা মুনাওয়ারাতে এরকম ছাত্র তৈরি হচ্ছে যারা আলহামদুলিল্লাহ বিশুদ্ধ দ্বীনের, বিশুদ্ধ আকীদার, বিশুদ্ধ আমলের এক একজন দায়ী হয়ে সারা দুনিয়া ব্যাপী ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। আর ওস্তাদ তো আলহামদুলিল্লাহ বলার অপেক্ষা রাখে না যে আলহামদুলিল্লাহ হাফেজ কাজী জাহেদ মাদানী হাফেজাহুল্লাহ, তিনি এই সৌদি আরব সহ সারা বিশ্বে বাংলাভাষী যত দায়ী আছেন তাদের মধ্যে আমরা সকলেই জানি আলহামদুলিল্লাহ এলেমের দিক থেকে, দাওয়াতের দিক থেকে আল্লাহ পাক তাকে অন্যতম মর্যাদা দিয়েছেন, অন্যতম যোগ্যতা দিয়েছেন। আমরা আল্লাহ সুবহান তাআলার কাছে দোয়া করি আল্লাহ সুবহান তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, আল্লাহ পাক তাকে হায়াতে তৈয়বা দান করুন, আল্লাহ সুবহান তাআলা তার এলেম আমল দাওয়াতের খেদমতকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন, তার এলেমের মধ্যে আমলের মধ্যে দাওয়াতের মধ্যে আল্লাহ পাক বরকত দান করুন। আলহামদুলিল্লাহ, তো যেহেতু ছাত্ররা বোঝা যাচ্ছে কলেজ লেভেলের, ইউনিভার্সিটি লেভেলের, সুতরাং আলোচনা করতে হবে একটু উচ্চ লেভেলের। আমরা তো মাঠে ময়দানে থেকে শুরু করে আলহামদুলিল্লাহ সব জায়গায় কথা বলি, দাওয়াত দেওয়ার চেষ্টা করি, তো সব জায়গায় এক লেভেলে কথা বলা যায় না। কোনো জায়গায় প্রাইমারি স্কুল লেভেলে, কোনো জায়গায় হাই স্কুল লেভেলে, কোনো জায়গায় কলেজ লেভেলের, কোনো জায়গায় ইউনিভার্সিটি লেভেলের। আমি দুই মসজিদের খতিব, নদ্দার সরকার বাড়ি জামে মসজিদ গুলশান থানা এখানেরও খতিব, আবার উত্তরা 11 নম্বর সেক্টর জামে মসজিদ এই মসজিদেরও খতিব, দুই মসজিদের এক খতিব। তো অনেকে চিন্তা করে যে দুই মসজিদে কেমনে খুতবা দে, মনে হয় এই মসজিদে একবার খুতবা দিই ওই মসজিদে গিয়ে আবার খুতবা দে। তা আমি বললাম যে এখন তো আধুনিক যুগ, এক জায়গা থেকে খুতবা দিলে দুই মসজিদে তো খুতবা হয়ে যায়, এক জায়গায় বসে খুতবা দিলে দুই মসজিদে তো শোনা হয়ে যায়। মানে আসলে এক শুক্রবার এই এই মসজিদে, আরেক শুক্রবার আরেক মসজিদে, এইভাবে দুই মসজিদে আলহামদুলিল্লাহ খুতবা দিই। তো দুই মসজিদের আলোচনা কিন্তু দুই রকম। আপনারা যারা অনলাইনে ইউটিউবে আমাদের আলোচনা শুনেন, শুনলে বুঝবেন যে নদ্দা সরকার বাড়ি মসজিদের আলোচনা একরকম আর উত্তরা 11 নম্বর সেক্টর মসজিদের আলোচনা আরেক রকম। নদ্দা সরকার বাড়ি মসজিদে আমি খুতবা দিই আজকে 13 বছর। এখানের স্টুডেন্ট আলহামদুলিল্লাহ কলেজ লেভেল, ইউনিভার্সিটি লেভেলে পৌঁছে গেছে। আর উত্তরা 11 নম্বর সেক্টরে খুতবা দিই 5 বছর। এখানের স্টুডেন্ট এখনও প্রাইমারি এবং সর্বোচ্চ হাই স্কুল লেভেলের, সুতরাং ওখানের আলোচনা করতে হয় ওই লেভেলে আর এখানের আলোচনা করতে হয় এই লেভেলে। তা আলহামদুলিল্লাহ আপনারা বুঝা গেছে মোটামুটি কলেজ লেভেলে তো পৌঁছে গেছেন আলহামদুলিল্লাহ, আর বাকিরাও যেন আল্লাহ পাক কলেজ লেভেলে, ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত পৌঁছাই দেয় আমরা দোয়া করি, আমিন। আজকে সংক্ষেপে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে বুঝতে হবে কিভাবে। দিন বুঝার পদ্ধতি, দিন বুঝার নিয়ম। এই দিন বুঝার সূত্রটা যদি আপনি ভালো করে জানতে পারেন তাহলে আমার জন্য, আপনার জন্য, সকলের জন্য দিন বুঝা একেবারে সহজ। সুবহানাল্লাহ। কারণ দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন। কারণ দিন হলো আমার আপনার জন্য তিন উসুলের এক উসুল। কবরের মধ্যে তিনটা প্রশ্ন হবে, কবরের প্রশ্ন তিনটা না, এক নম্বরটা কি, মার রব্বুকা, দুই নম্বরটা, তিন নম্বরটা, তাহলে দুই নম্বরে যেটা মাঝখানের যেটা, ওয়ামা দীনুকা, তাহলে তোমার দিন কি। তাহলে দিন যদি না বুঝেন, দিন না বুঝলে তো, এবং এই দিনটা শুধু আলেমদেরকে প্রশ্ন করা হবে না, কবরে শুধু আলেমদেরকে দিন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, বা সাধারণ মানুষ যে লেখাপড়া জানে না, যে নাম সিগনেচার করতে জানে না, তাকে কি প্রশ্ন থেকে বাদ দেওয়া হবে? প্রত্যেকটা মানুষকে, যিনি ডক্টরেট ডিগ্রি করেছেন, প্রফেসর হয়েছেন, বিশাল বিশাল পদ পদবীর অধিকারী হয়েছেন, তাকেও আমা দীনুকা, আবার যে লোকটা সরেও সরিয়া আলিফ বা তা জানে না তাকেও জিজ্ঞেস করা হবে ওয়ামা দীনুকা। তাহলে বুঝতে হবে যে ওয়ামা দীনুকাটা সব লেভেলের, সকল শ্রেণীর সকল মানুষ জানতে হবে, বুঝতে হবে। আর দিন হলো পরিপূর্ণ, দিন কি অসম্পূর্ণ? দিন হলো পরিপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, দশম হিজরির নয় জিলহজ তারিখে আরাফাতের ময়দানে এই আয়াতে কারিমাটা আল্লাহ পাক নাজিল করেছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিরমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিনকে আজকের এই দিনে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আজকের এই দিন মানে কোন দিন? ওই দশম হিজরির নয় জিলহজ আরাফাতের দিন। আরাফার দিন আল্লাহ পাক দিনকে পরিপূর্ণ করে দিচ্ছেন। তাহলে দিন একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এটা আবার আমাদের দেশে অনেকে বলে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, না বুঝার কারণে আবেগে পড়ি বলে যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, মনে করে যে আমার ধর্মটা শ্রেষ্ঠ, বাকিগুলো শ্রেষ্ঠ না। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম বলা এটা আরেকটা ভুল। ইসলাম যদি শ্রেষ্ঠ ধর্ম হয় তাহলে এটার নিচে আরো আছে, তাহলে এটা হয়তো এক নম্বরে, দুই নম্বর আছে, তিন নম্বর আছে, চার নম্বর আছে। অথচ দিন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটাই, এটার এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর নাই। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র মনোনীত দিন হলো একটা, সেটার নাম ইসলাম। তো এটা যদি শ্রেষ্ঠ হয় তা আপনি বাকিগুলোকেও স্বীকৃতি দিয়ে দিলেন যে বাকিগুলো দিন, তবে সেগুলো হয়তো দুই নম্বর দিন, তিন নম্বর দিন, চার নম্বর দিন। তাহলে বাকিগুলোকে আমরা স্বীকৃতি দিই না, তবে বাকিগুলোকে আমরা, বাকিগুলোর প্রতি কোনো অত্যাচার করি না, জুলুম করি না, তাদেরকে স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে দিই, তাদের ধর্মের প্রতি আমরা কোনো প্রকারের কোনো হামলা করি না, কিছু করি না, স্বাধীনভাবে তাদেরকে ধর্ম পালনের অধিকার দিই। কিন্তু আমরা বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র মনোনীত দিন হইল ইসলাম। এটা একমাত্র দিন, এটা শ্রেষ্ঠ দিন না। এটাই এক নম্বর, এটাই দুই নম্বর, এটাই তিন নম্বর, এটাই একমাত্র। তাহলে দিনটা আমার আপনার সকলকেই বুঝতে হবে। দিন কি কি জিনিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরিলের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন দিন কি কি জিনিস, সেখানে তিনটা জিনিসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন বলছেন, ঈমান, ইসলাম, এহসান। এই তিনটা জিনিসের আলোচনা জিবরিল আলাইহিস সালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন। জিবরিল আলাইহিস সালাম চলে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো উনি কে? তারা বললেন, আল্লাহ, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উনি হলেন জিবরিল আলাইহিস সালাম, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছেন তোমাদেরকে তোমাদের দীন শেখানোর জন্য। সুবহানাল্লাহ। তোমাদেরকে তোমাদের দীন শেখানোর জন্য এসেছেন। সুবহানাল্লাহ। তাহলে কি কি শিখাই গেছেন? প্রথম শিখেছেন আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ইহসান, তিনটা জিনিস শিখেছেন। আমরা ওই তিনটা জিনিসের বিস্তারিত ব্যাখ্যা যাচ্ছি না, ওই তিনটা জিনিসই হলো দিন। এখন দিনকে বুঝবো কিভাবে? দিনের উৎস, সোর্স হলো কি? কোরআন এবং সুন্নাহ। দিন জানবো কোরআনে কারিম থেকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে। এখন কোরআনে কারিমের শাব্দিক অর্থ দেখে বা একটা হাদিসের শাব্দিক অনুবাদ দেখে কি দিন গ্রহণ করা যাবে, কোনো আমল গ্রহণ করা যাবে? এবার আর কথা বলেন না, যাবে না। দিন বুঝার জন্য কিছু মূলনীতি লাগবে, বুঝতে হলে দিন বুঝার ক্ষেত্রে আপনার সালাফদের বুঝকে সাথে নিয়ে তাদের মতো বুঝতে হবে, মানে নিজে নিজে দিন বোঝা যাবে না, বা কোনো বুজুর্গ বা কোনো মুরব্বী তিনি যদি মনে করেন আমি তো এখন শরীয়ত তরিকত হাকিকত সব অতিক্রম করি এখন আরেক লেভেলে চলে এসেছি, এই লেভেলে এসে যদি উনি নিজে নিজে দিন বোঝা শুরু করেন এটাই হলো গোমরাহির বড় কারণ। আমাদের বাংলাদেশে যত শেরেক বেদাতের আবিষ্কার হয়েছে এটা হলো দিন বুজার মূলনীতির ক্ষেত্রে গণ্ডগোল হয়ে গেছে। দিনটাকে সালাফেরা যেভাবে বুঝেছেন, সালাফে সালেহীন যেভাবে বুঝেছেন, সেইভাবে না বুঝে ওই প্রত্যেক বুজুর্গ দাবিদার ব্যক্তিরা, মুরব্বী দাবিদার ব্যক্তিরা নিজেদের মতো করে দিনকে বোঝা শুরু করছে। নিজেদের মতো দিন বুঝতে যাই, দিন এখন 30-40 রকমের হয়ে গেছে, কিন্তু যতদিন পৃথিবীতে মুসলিমেরা দিনকে সালাফদের মতো বুঝতেন, সালাফে সালেহীনদের আদলে বুঝতেন, তাদের বুঝের সাথে নিজেদের বুঝটাকে মিলাইতেন, ততদিন পৃথিবীতে এত ফেরকা, এত দলাদলি, এত গ্রুপবাজি, এত দলবাজি এগুলো ছিল না উম্মার মধ্যে। মাসালা মাসায়েলে অসংখ্য একতালাপ ছিল, কিন্তু এটা নিয়ে কোনো দলবাজি গ্রুপবাজি মারামারি হাঙ্গামা মসজিদ ভাঙ্গা তারপরে ওয়াজ মাহফিলে শুধু গালিগালাজ করা, ইহুদির দালাল খ্রিস্টানের দালাল এইগুলা বলার পদ্ধতি সালাফদের মধ্যে ছিল না, কারণ তাদের কাছে দিন বুঝার মূলনীতিটা ঠিক ছিল। তারা এক মাসালার ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এক ধরনের মতামত দিয়েছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আরেক মতামত দিয়েছেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আরেক মতামত দিয়েছেন, কিন্তু একজন আরেকজনকে কখনো বলেন নাই যে আবু হানিফা ইহুদির দালাল, এই কথা অন্য ইমামরা বলছেন। দেখেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রাফলিয়া দেন করেন নাই, অথচ অন্য ইমামরা রাফলিয়া দেন করেছেন। তাই বলে কি তারা বলছেন যে আবু হানিফা ইহুদির দালাল হয়ে গেছে এই জন্য রাফলিয়া দেন বাদ দিছে, এই কথা বলছেন? অথবা যারা করছেন তাদেরকে কেউ ইহুদির দালাল বলছেন? তো ওই যুগে হাজার হাজার লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম এইভাবে 1400 বছর ধরে করে আসতেছে, কিন্তু কেউ কাউকে ইহুদির দালাল বলে নাই, খ্রিস্টানের দালাল বলে নাই, তারপর আহলে হদস বলে নাই, আহলে খবিজ বলে নাই, এরকম গালিগালাজ করে নাই, আজকে কেন করে? ওই দিন বুঝার মূলনীতি থেকে সরে গেছে, দিনকে সবাই নিজের মতো বোঝা শুরু করছে, দিনকে সবাই তার মুরব্বীর আদলে, মানে প্রত্যেকের এক একজন মুরব্বী ঠিক করে নেওয়া হয়েছে, একজন পীর সাহেব ঠিক করা হয়েছে, একজন বুজুর্গ ঠিক করা হয়েছে, ওনার বুঝটাকে দিন মনে করা হয়েছে। কিন্তু সালাফেরা কিভাবে দিন বুঝছেন সেখান থেকে সরে যাওয়া। এখন আসেন সালাফ কারা, সালাফে সালেহীন কারা, আগে তো এটা চিনতে হবে যে এরা কারা। সালাফে সালেহীন এই শব্দটা আমরা কবর জিয়ারত করি না, কবর জিয়ারত করেন তো? কবর জিয়ারত করতে যাই কি বলেন, সুরা ফাতিহা কয়বার? অনেকে চুপ করে দিয়েছে, মানে তিনবার পড়েন নাকি? মাশাআল্লাহ, যেহেতু এই উস্তাদের ছাত্র তো পড়ার কথা না। তারপরে আমাদের বাংলাদেশে কবর জিয়ারতের পদ্ধতি শিখায় সুরা আল ফাতিহা 3 বার, সুরা আল ইখলাস 10 বার, দরুদ শরীফ 11 বার, এটা হলো বাংলাদেশের কবর জিয়ারতের দোয়া, কবর জিয়ারতের পদ্ধতি। ওই দিনে আমরা বাকি কবরস্থানে জিয়ারত করতে গেছি, একজন প্রফেসর সরকারি কলেজের ইসলামিক স্টাডিজের প্রফেসর ছিলেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইন্সপেক্টর ছিলেন, রিটায়ার হয়েছেন, উনিও আমাদের সাথে কবরস্থানে ছিলেন, উনি সূরা ফাতিহা পড়তেছেন। তখন এক ভাই ওনাকে ধরছে যে আপনি এত বড় আলেম, আপনি এত কিছু করে কলেজে পড়াইলেন, মাদ্রাসা বোর্ডের আপনি ইন্সপেক্টর ছিলেন, এত বড় বড় দায়িত্ব পালন করছেন, আপনি সূরা আল ফাতিহা পড়ছেন কেন, এটা কই পাইছেন? সূরা আল ফাতিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন কিনা কবরস্থানে যাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছে কিনা? তো উনি আর কিছু বলে না। তা আমি এবার দেখলাম যে বেকায়দায় আছে, তা আমি বললাম যে ও আসলে উনি তো পুরানো আমলের, ওই আমলের ওস্তাদরা ওইভাবে শিখেছেন, উনি শিখছেন আর এটা নিয়ে তো হাকিক করেন নাই, বাস ওনারে ছেড়ে দেন, তখন সবাই বলল যে শুনেন যে এই শাইখের থেকে শিখে নেন আপনি কবরস্থান কেমনে জিয়ারত করবেন, কবর জিয়ারতের পদ্ধতি কি। দেখেন অনেক মুরব্বী হয়ে গেছে এখনো কবর জিয়ারতটা শিখে নেই। একদিন আমার পাশে একজন ইউনিভার্সিটির প্রফেসর, তাও ইসলামিক স্টাডিজ এর প্রফেসর, জানাজা পড়ছেন, তা আমার পাশে দাঁড়াইছে, তো দেখলাম যে এখনো জানাজাটাও শিখে নেই, জানাজাটাই তার হয় নাই, জানাজার কোনো নিয়ম কারণেই সহিভাবে শিখা হয়নি। মানে এটার মূল কারণ আমি যে কথাটা বলতেছিলাম যে কবর জিয়ারতের দোয়া জানে না আমাদের দেশে। সবাই মনে করে কবর জিয়ারত মানে কবরস্থানে যাই, সূরা ফাতিহা পড়তে হবে, এখলাস পড়তে হবে, দরুদ শরীফ পড়তে হবে, তারপরে দোয়া মুনাজাত করতে হবে লম্বা একটা, এটাই মনে হয় কবর জিয়ারত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো কবর জিয়ারতের দোয়াগুলো আজকে মানে সাফা পড়ে গেছে, বেদাত দিয়ে সুন্নত গুলো সাফা পড়ে গেছে। এখন আমরা কবর জিয়ারতের দোয়া উচ্চারণ করলে মনে হয় যে নতুন নতুন উচ্চারণ হচ্ছে, আসসালামু আলাইকুম দারা কাওমি মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়া মিনকুমুল মুস্তাখিরিন নাসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়া। এগুলো যখন উচ্চারণ করি তখন অনেকের কাছে মনে হয় এগুলো নতুন, কোনোদিন শুনেই নেই, অথচ এগুলো হাদিসের পাতায় পাতায় এই দোয়া রয়েছে। দেখেন এইগুলো ছাপা পড়ে গেছে, এগুলো নাই, এগুলো ছাপা পড়ে, এগুলোর পরিবর্তে ওই অন্যান্য কিছু আসছে। এখন কথা হলো অন্যান্য কিছু বানাইলো কারা, বানাইছে এরকম মুরব্বীরা, মূর্খ লোকেরা বানায় নাই, জাহেলেরা বানায় নাই, এগুলো বানাইছে বড় বড় মুরব্বীরা, বড় বড় বুজুর্গরা, যাদেরকে সমাজের মানুষ বিশাল বিশাল ধর্মীয় ব্যক্তিত্ব মনে করতেন, যাদের সোহবতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পাগড়ি ধরতেন, তারাই এই এইগুলা বানাইছেন। তারা কেন বানাইছেন? তারা দিনটাকে সালাফেদের মানহাজে, সালাফে সালেহিনের মানহাজে গ্রহণ করেন নাই, তারা পূর্ববর্তী সালাফদের থেকে নিজেরা একটু বেশি বোঝার চেষ্টা করছেন। তারা অনেকে মনে করেন যে আগের যুগের আলেম যারা তাদের মুরিদ কয়জন ছিল, আমার মুরিদ এখন 10 লাখ। আমাদের দেশে পীর সাহেবেরা গর্ব করে, একজন কয় আমার মুরিদ এখন 10 লক্ষ, আরেকজন বলে যে আমার মুরিদ এখন 20 লক্ষ, আরেকজন কয় আমার মুরিদ 1 কোটি। কার থেকে মুরিদ কত বেশি? 1 কোটি মুরিদ আছে, কিন্তু নির্বাচন হইলে ভোট পায় 5,000। মুরিদ 1 কোটি যদি ভোট দেয়, ভোটও তো 1 কোটি পাওয়ার কথা, তাহলে বুঝা গেল মুরিদ আর ভোট আলাদা জিনিস। মুরিদ হুজুরের খুব মহব্বত করে কিন্তু ভোট দিবে না, এরকম মুরিদ বাংলাদেশে আছে কোটি কোটি লক্ষ লক্ষ, মানে এটা এক জগৎ ওইটা আরেক জগৎ। আমরা যে কথাটা বলতেছিলাম যে কবর জিয়ারতের একটা দোয়া আছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। কবরস্থানে গিয়ে আমরা ওই মাইয়াদেরকে বলি যে আনতুম সালাফুনা, আপনারা হইলেন আমাদের সালাফ, আপনারা হইলেন আমাদের পূর্ববর্তী, অতিক্রম করে গেছেন আমাদের জন্য দিনকে রেখে গেছেন, আমরা আপনাদের উত্তরসূরি, আপনারা আমাদের পূর্ববর্তী মুরব্বী। এখানে দেখেন এই সালাফ শব্দটা ব্যবহার হয়েছে যে আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার, অর্থাৎ সালাফ বলতে সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাবেঈনে কেরাম রাহিমাহুমুল্লাহ, তাবে তাবেঈনে কেরাম রাহিমাহুমুল্লাহ, তারপরে তাফসীরের জগতে, হাদিসের জগতে, ফিকহের জগতে যে সমস্ত আইম্মায়ে কেরাম সারা পৃথিবীতে প্রসিদ্ধি লাভ করেছেন, যাদেরকে দুনিয়াবাসী আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম হিসাবে যাদেরকে গ্রহণ করে নিছেন, এরা সবাই হলেন আমাদের সালাফ, এরা হলেন সালাফে সালেহীন। তাহলে দিন বুঝতে গেলে এদের মতো করে বুঝতে হবে, এদের বুঝ থেকে ডানে বামে সরে গেলে আপনি আমি দিন থেকে বিচ্যুত হয়ে যাব। এ সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমে অনেকগুলো আয়াত নাযিল করেছেন এই দিন বোঝার ক্ষেত্রে সালাফদেরকে ফলো করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসার 115 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ামাই ইউশাকিকির রাসূল মিন বাদে মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়াসাআত মাসীরা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন ওয়াইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, যারা মুমিনদের তরিকা বাদ দিয়ে অন্য তরিকা অনুসরণ করে। এখানে মুমিন কারা? হুমুস সাহাবাতুল কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম, যখন কোরআন নাজিল হয় তখনকার মুমিন হলেন সাহাবায়ে কেরাম। এখানে সমস্ত মুফাসসিরিনে কেরাম বলছেন এই গাইরা সাবিলিল মুমিনিন সাবিলিস সাহাবাতুল কেরাম, এই মুমিন হলেন সাহাবায়ে কেরাম। তাহলে সাহাবায়ে কেরামের তরিকা, সাহাবায়ে কেরামের রাস্তা অনুসরণ করতে বলা হয়েছে, এত্তাবা করতে বলা হয়েছে। তাহলে আজকে দেখেন বাংলাদেশে তরিকায় আবু বকরিয়া আছে না, শুনছেন কোন জায়গায় যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার তরিকা নাই, তরিকায় ওমরিয়া, তরিকায় ওসমানিয়া, তরিকায় আলী, তরিকায় ইবনে আব্বাস, তরিকায় ইবনে মাসুদ আছে? আছে কি? তরিকায় সিস্তিয়া, তরিকায় নকশবন্দিয়া, তরিকায় মুজাদ্দিদিয়া, তরিকায় কাদেরিয়া। অথচ তারা তো অনেক শত শত বছর পরের, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের এবং যাদের তরিকা ফলো করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন তাদের তরিকার খবর নাই। তাদের যদি এরকম তরিকা মানতেই হয় তো তাদের তরিকা ফলো করতে হবে, তরিকায় আবু বকর ফলো করতে হবে, তরিকায় ওমর, তরিকায় ওসমান, তরিকায় আলী, কিন্তু এই তরিকা নাই। এই তরিকা বাদ দিয়ে অন্যান্য তরিকার অনুসরণ, আল্লাহ পাক বলছেন অন্যান্য তরিকার অনুসরণ করলে নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, তাদের পরিণতি কি? জাহান্নাম। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি নির্দেশ দিয়েছেন কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিনেরা দিন বুঝতে গেলে দিনের কোন বিষয়ে আকীদার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে এত্তেবা করতে হবে সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তাদেরকে বাদ দিয়ে দিন বোঝা যাবে না। তারা কিভাবে দিন বুঝছেন, কোরআনে কারিমের কোন আয়াতকে কোন শব্দকে তারা কিভাবে বুঝছেন সেভাবে বুঝতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হাদিসকে তারা কিভাবে বুঝছেন সেভাবে বুঝতে হবে। তাদের বুঝের বাহিরে গিয়ে নিজে নিজে বোঝা যাবে না। আজকে নিজে নিজে বোঝার প্রতিযোগিতা শুরু হয়েছে, কার থেকে কে বেশি বুঝে, এক একজন আরেকজনের বাহাস করার জন্য ডাকে, বাহাস আসেন বাহাস করি মোনাজারা করি এরকম ডাকে, বাহাস করতে ডাকে। অথচ দেখেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, বরং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ কত মাসালা ইখতিলাফ, কিন্তু তারা কয়টা বাহাস করছেন। ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ বলছেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে আসেন আমাদের সাথে আপনি বাহাসে বসেন, কারণ আপনি উল্টাপাল্টা বলছেন কেন, আপনার সাথে আমাদের মাসালা মিলে না কেন। না মিললে যে বাহাস করা শুরু করতে হবে, বাহাসের নামে মারামারি ঝগড়াঝাটি শুরু করতে হবে, এটা সালাফদের নীতি বিরোধী। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সামনে দুইজন ঝগড়া শুরু করছে কি নিয়ে, কোরআন মাখলুক না গায়রে মাখলুক। একজন বলতেছে কোরআন মাখলুক, আরেকজন বলতেছেন কোরআন গায়রে মাখলুক। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বললেন যে এই দুজনের ব্যাপারে আপনার মতামত কি? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন লা তুসাল্লু খালফাহুমা, তোমরা এই দুজনের একজনের পিছনেও নামাজ পড়িও না। তো তখন ওনারা বুঝতে পারতেছেন না যে একজনে না ভুল, এখানে দুইজন তো ভুল না। যে বলছে কোরআন গায়রে মাখলুক সে তো ঠিক আছে, যে বলছে কোরআন মাখলুক তার আকীদা ভুল, তার পিছনে নামাজ পড়া যাবে না, ঠিক আছে, কিন্তু যিনি গায়রে মাখলুক বলছেন উনি তো আকীদা ঠিক আছে, তার পিছনে কেন নামাজ পড়া যাবে না। তা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন ইন্নাল মুনাযাআতা ফিদ্দীন বিদআ, আল্লাহর দিন নিয়ে ঝগড়া করা, মুনাযাআ করা, দিন নিয়ে টানাটানি করা, দিন নিয়ে ঝগড়া মারামারি তর্ক বিতর্ক করা, এটা আরেক বেদাত। আর যিনি মাখলুক বলছেন ওনার আকিদা ঠিক নেই, এজন্য তার পিছনে নামাজ পড়িও না। আর যিনি গায়রে মাখলুক বলছেন তার আকিদা ঠিক আছে কিন্তু সে আল্লাহর দিন নিয়ে ঝগড়া করছে, সেও বেদাতি। তা আপনার যদি দিন ঠিকও থাকে, বুঝ ঠিকও আছে, তো আপনি ঝগড়া করতেছেন, তাহলে তো আপনি আরেক বেদাত করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন নিয়ে ঝগড়া করা এটা আরেক বেদাত, দিন নিয়ে ঝগড়া করা যাবে না। এজন্য এই দিনের ক্ষেত্রে সার্বিক ক্ষেত্রে সাহাবায়ে কেরামের বুঝ থেকে বুঝ নিতে হবে। কোরআনে কারিমে আল্লাহ পাক আরেকটি আয়াতে বলছেন যে এটি সূরা আল বাকারার মধ্যে 137 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, যদি তারা ঈমান আনে তোমরা যেভাবে ঈমান আনছো সেরকম ঈমান। তোমরা মানে কারা? সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তোমাদের ইমানের মতো যদি তারা ইমান আনে, পরবর্তী যুগে যারা আসবে এদের ইমানটা তোমাদের ইমানের মতো যদি হয়, পাকা দেহি তাদাও, তাহলে তারা হেদায়েতের উপরে আছে। আচ্ছা, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ইমান আনতে বলা হলো না কেন? সাহাবীদের মতো ইমান আনতে বলা হয়েছে, বলা হয় না যে তোমরা রাসুলের মতো ইমান আনো, এই কথা বলেন নাই। বলছে তোমাদের ইমানের মতো যদি তারা ইমান আনে, তো সাহাবীদের ইমানের মতো ইমান কেন? জি, এটাও একটা কারণ। আরো এখানে গুরুত্বপূর্ণ একটা কারণ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ইমান আনা দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রিল আলাইহিস সালামকে দেখছেন, আমরা কয়বার দেখছি জিব্রাইল দেখছেন? নবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম মেরাজে গিয়ে কত কিছু দেখে আসছেন, জান্নাত দেখে আসছেন, জাহান্নাম দেখে আসছেন, কত নবী রাসূলদেরকে দেখছেন, সমস্ত নবী রাসূলদেরকে দেখছেন, তারপরে কত আল্লাহ পাকের আয়াত দেখে আসছেন, আমাদের পক্ষে এগুলো দেখা, তো তাহলে নবীর মতো ইমান আনবেন কেমনে? এই জন্য আল্লাহ পাক বলছেন সাহাবাই কেরামের মতো ইমান আনতে হবে। ইমানটা হইতে হবে সাহাবাই কেরামের, তবে আমলটা হইতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, আমাকে যেমন নামাজ পড়তে দেখো, বলা হয় না যে আবু বকরকে যেমন নামাজ পড়তে দেখো এমনি পড়ো, এই কথা বলা হয়নি, আমাকে। অর্থাৎ আমলগুলোর ক্ষেত্রে সরাসরি ফলো করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাকে, আর ইমানের ক্ষেত্রে সাহাবায়ে কেরামকে ফলো করতে হবে। তাহলে এখানে সাহাবায়ে কেরাম আমাদের সালাফ, সালাফদের ফলো করার জন্য আল্লাহ পাক সরাসরি নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে কারিমা বলেন, উল হাযিহি সাবিলি, রাসূল আপনি বলে দেন এটাই আমার রাস্তা, হাযিহি সাবিলি, এটাই আমার পথ, এটাই আমার রাস্তা, আর আমি মানুষদেরকে ডাকি এই রাস্তার দিকে, আলা বাসিরাতিন আনা ওয়া মানিত্তাবানি, আমি এবং আমাকে যারা ইত্তেবা করে তারা সবাই মানুষদেরকে জেনে শুনে চাক্ষুষ দৃষ্টিতে বাস্তব ভিত্তিতে যুক্তি প্রমাণের ভিত্তিতে আমরা মানুষদেরকে এই দিনের দিকে, এই রাস্তার দিকেই ডাকি। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন, বলেন আনা ওয়া মানিত্তাবানি। এই মানিত্তাবানি বলতে এখানে সাহাবায়ে কেরামদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে সিরাত মুস্তাকিম যেটা, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দেখাইছেন এবং সাহাবায়ে কেরাম সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেই রাস্তা শিখছেন, এটাই সিরাত মুস্তাকিম। তাহলে সিরাত মুস্তাকিমের চাক্কা কয়টা? আমাদের শায়খে এক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন কিন্তু জেদ্দাতে, যে সিরাত মুস্তাকিমের চাক্কার উপরে, সিরাত মুস্তাকিমের চাক্কা একটাই, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা সাহাবীদেরকে দেখাইছেন আর সাহাবাই কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে রাস্তা শিখছেন ওইটার নাম সিরাত মুস্তাকিম। এবং এই রাস্তার ব্যাপারে আল্লাহ পাকে বলে দিচ্ছেন আনা ওয়া মানিত্তাবানি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি যারা ইত্তেবা করেন এদের রাস্তাটাই হলো সিরাত মুস্তাকিম। সালাফদেরকে ফলো করার জন্য আল্লাহ পাক সূরা আল হাসরের 10 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুন রাব্বানা গফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা তাদের পরবর্তীতে পৃথিবীতে আসবে এসে তারা বলবে রব্বানা গফির লানা, রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দাও, ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আমাদের ওই সমস্ত ভাইদেরকেও মাফ করে দাও যারা ঈমানের সাথে পৃথিবী থেকে অতিবাহিত হয়েছেন। সুবহানাল্লাহ, সাবাকুনা বিল ঈমান, ঈমানের সাথে এই 1400 বছর ধরে যত মানুষ পৃথিবী থেকে গেছেন সবাইকে মাফ করে দেন। তাহলে এখানে মাগফিরাতের ক্ষেত্রে শুধু নিজের জন্য মাগফিরাত বলা হয় নাই, একেবারে সাবাকুনা বিল ঈমান। তাহলে সালাফদেরকে বাদ দিয়ে দিন না, দিন বুঝতে হলে সালাফ লাগবে। সূরা তাওবার 100 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসসাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াসসাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, মুহাজির এবং আনসারদের মধ্য থেকে যারা সাবেকুন আল আউওয়ালুন, যারা সাবেকুন হয়ে গেছে, অগ্রগামী হয়ে গেছে, অর্থাৎ এদের ভিতর থেকে কিছু বিভ্রান্ত হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে ভিতর থেকে, বা কিছু পরবর্তীতে খাওয়ারেজ হয়ে গেছে, বিভিন্ন লাইন বিচ্ছুত হয়ে গেছে, কিন্তু মূল সাহাবী যারা যারা সাহাবায়ে কেরাম, যারা মুহাজির এবং আনসারদের অন্তর্ভুক্ত, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা তাদেরকে ইত্তেবা করবে ইহসানের সাথে। ইত্তেবাটা করতে হবে ইহসানের সাথে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। এই সাহাবায়ে কেরামদেরকে ইত্তেবা করতে হবে ইহসানের সাথে। যদি সাহাবায়ে কেরামদেরকে ইহসানের সাথে ইত্তেবা করা হয়, তাহলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন এবং তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ, ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, তাদের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ, জান্নাত পেতে হলে ওই আনসার মুহাজিরিন ওই সাহাবায়ে কেরামের ইত্তেবা করতে হবে ইহসানের সাথে। আমাদের দেশে এখন অত্যন্ত দুঃখ লাগে যে অনেক ওলামায়ে কেরাম বলে থাকেন যে সাহাবায়ে কেরামের ইত্তেবার কথা বলেন না, খালি বারবার বলেন যে চার মাযহাবের এক মাযহাব মানতে হবে, এক মাযহাব মানতে হবে, এক মাযহাব মানে কেউ বলতেছেন ওয়াজিব, কেউ বলতেছেন ফরজ। তো ফরজ ওয়াজিব কি নিজে নিজে সাব্যস্ত করা যায়? ফরজ ওয়াজিব সাব্যস্ত করতে হলে কোরআনে কেরামের আয়াত লাগবে। তো কোরআনের কোন আয়াতে আল্লাহ পাক বলছেন যে তোমরা ফিকহি একটা মাযহাব মেনে চলো, এরকম কোন আয়াত আছে? একটা আয়াতকে তারা দলিল হিসাবে পেশ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, উলিল আমরের আনুগত্য করো। উলিল আমর কারা? উলিল আমর কি খালি চার মাযহাবের চারজন উলিল আমর? আর কেউ উলিল আমর নাই? উলিল আমর হলো আল উলামা ওয়াল উমারা, আমিরেরা, প্রশাসনে যারা আছেন শাসক যারা, এরাও উলিল আমর। আর ওলামায়ে কেরাম যারা আছেন তারাও উলিল আমর। এখানে কোন তাফসিরে কোন তাফসিরকারক লেখেন নাই যে উলিল আমর হুম আল মাযাহিবুল আরবা, চার মাযহাব উলিল আমর, এই কথা দুনিয়ার কোন তাফসিরে লেখা হয় নাই। কিন্তু বর্তমানে নিজে নিজে ব্যাখ্যা দেওয়া হচ্ছে কোরআনে কেরামের আয়াতের যে এখানে উলিল আমর মানে চার মাযহাব, মানে সালাফদের মতো কোরআন না বুঝে নিজের মতো কোরআন বুঝা। নিজের মতো কোরআন বুঝতে যাই একটা জিনিস ফরজ ওয়াজিব সাব্যস্ত করা, এটা কিন্তু অনেক জটিল বিষয়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেন নাই, নিজেরা ফরজ করে দেওয়া, এটা কিন্তু ভয়ঙ্কর একটি বিষয়। আবার মাঝে মাঝে আয়াত হাদিস যখন দলিল পান না তখন কেউ কেউ বলেন কয়টা এজমা হয়ে গেছে, এটা নাকি সব সারা দুনিয়ার সকল আলেমদের মধ্যে এজমা হয়ে গেছে। তা আমরা বলি যে এজমাটা কত সালে হয়েছে, কত হিজরিতে? সারা পৃথিবীতে এই 1400 বছরে চার মাযহাবের বাহিরেও অসংখ্য মুসলমান পৃথিবীতে বসবাস করছে এই 1400 বছরে। আপনার চার মাযহাব তো তৈরি হয়েছে অনেক পরে, তো চার মাযহাব হওয়ার আগে যারা চলে গেছেন তারা কোন এজমার উপরে চলে গেছেন, তাদের আমলে কি এজমা ছিল, তারা কোন মাযহাব ফলো করছেন? কারণ ইমাম আবানী রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ, ওনারা তো কোনো মাযহাব তৈরি করেন নাই, কোন দল তৈরি করেন নাই, কোন ফেরকা তৈরি করেন নাই, এগুলো তো তৈরি হয়েছে ওনাদেরও অনেক পরে। যতদিন না তৈরি হয়েছে তার আগে যারা দুনিয়া থেকে চলে গেছেন তারা কোন এজমার কবলে পড়ছিলেন, তারা কোন ফরজ আদায় করছেন? তারা একটা ফরজ আদায় করতে পারেন নাই, দেখেন ফরজবিহীন দুনিয়া থেকে চলে গেছে, তারা একটা ফরজ পায় নাই। পরবর্তীতে এসে যাদের জন্য আল্লাহ জান্নাতের ঘোষণা দিচ্ছেন তারা একটা ফরজ পালন করতে পারে নাই। আর যারা আমরা মানে দিনের খবর নাই, দুনিয়ার খবর নাই, আমলের দ্বারে কাছে নাই, আমরা যারা অসংখ্য ফেতনার মধ্যে, অসংখ্য গুনাহের মধ্যে লিপ্ত, তারা একটা ফরজ পাই গেছে। তারপরে যদি এজমাও হয় তো এটা কত হিজরিতে কোথায় হয়েছে? এজমা তো ঘরে বসে বসে এজমা হয় না, এজমা মানে সমস্ত মতের সকল উলামায়ে কেরাম একমত হয়ে গেছেন। তো কত সালে হয়েছে, কবে হয়েছে, কোথায় হয়েছে? আফ্রিকার জঙ্গলে হয়েছে না মদিনায় হয়েছে? কুতুবদের মিটিং কোথায় হয়? কুতুবদের মিটিং যদি হয় তো মদিনায় হওয়ার কথা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়? মদিনায়। বড় বড় সাহাবায়ে কেরাম তাদের কবর কোথায়? মদিনায়। তো কুতুবদের মিটিং হলে মদিনায় না হইব, আফ্রিকার জঙ্গলে কে আছে? আর আফ্রিকার জঙ্গলে তো মানুষ বসবাস করে না, ওখানে তো বসবাস করে হিংস্র জানোয়ার, সেখানে নাকি গাছেও মানুষ খায়, শুনছেন না আপনারা? তো সেখানে যাই আল্লাহর ওলিতে কুতুবেরা মিটিং করবে কেন? আফ্রিকার জঙ্গলে মিটিং হলে মদিনাতে হওয়ার কথা, মসজিদে নববীতে হওয়ার কথা, এখানে হওয়ার কথা। হ্যাঁ, তাহলে এজমাও কি আফ্রিকার জঙ্গলে হয়েছে? আফ্রিকার জঙ্গলে হওয়ার কারণে এইটা কোনো কিতাবে নাই। আছে কিসে? সিনার মধ্যে। সিনা কিছু এলেম নাকি কিতাবে থাকে, কিছু এলেম সিনা থাকে। অনেক কিছুর দলিল নেই বাংলাদেশে। জিজ্ঞাসা করলে ভাই এটা কই পাইছেন, কয় এটা তোমরা বুঝবা না, এটা বুঝবা না। এবং অনেক আলেম ওয়াজ করার সময় মাহফিলে বলে কয় বাবারা এটা তোমরা বুঝবা না, বাবারা এটা বুঝবা না, এটা সবাই বুঝবা না, এইটা বুঝা অনেক কঠিন বাবারা, কারণ এটা কিতাবের পাতায় নাই, এটা আমাদের সিনে সিনে থাকে। কিছু এলেম বাংলাদেশের সিনার মধ্যে থাকে, কয়েকগুলা সিনা বসিনা পাস করে, এগুলা এক সিনা থেকে এক সিনে যায়, এগুলো কিতাবের পাতায় নাই। তাহলে এজমাটা যে হইলো, যদি বলেন যে এটা এজমা হয়েছে, তাহলে কত সালে কোথায় হয়েছে কেমনে হয়েছে, অথবা একই শতাব্দীতে সারা পৃথিবীর ওলামা ইকরাম যত কিতাব লিখছেন সব কিতাবের মধ্যে এটার এক কথায় লেখা হয়েছে, এইরকম কোন শতাব্দীটা, তাহলে না এজমা হয়। এজমা তো দুই একজন মিলে বাংলাদেশের 50 জন 100 জন আলেম মিলে বসলে এজমা হয় না। তাহলে কোরআনেও নাই, হাদিসেও নাই, এজমাও নাই, ফরজ ওয়াজিব হয়ে গেছে। দিন নিজে নিজে বোঝা, সালাফদের মতো না বোঝা। আমরা যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ পাক বলছেন যে যারা ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা সাহাবা ইকরামদেরকে এহসানের সাথে ইত্তেবা করবে, খালি ইত্তেবা করে আল্লাহ পাক যথেষ্ট বলেন নাই, এহসানের সাথে ইত্তেবা, তাহলেই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান ওয়া আ'দা লাহুম জান্নাত, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে সাহাবা ইকরামের ইত্তেবা ফরজ, সাহাবা ইকরামের ইত্তেবা ফরজ করে দিয়েছেন আল্লাহ পাক আয়াত নাযিল করে, যেখানে সরাসরি আয়াত। সে সাহাবা ইকরামের ইত্তেবার কথা আমাদের দেশে কেউ বলে না, যে সাহাবা ইকরামের ইত্তেবা ফরজ। সাহাবা ইকরামের পরবর্তীতে আরো অনেক পরে পরে যারা আসছে তাদের ইত্তেবা ফরজ হয়ে গেছে, যে সাহাবা ইকরামের ইত্তেবা ফরজ হয়নি। সাহাবা ইকরামের ইত্তেবাটা বি এহসানিন, এহসান মানে সাহাবা ইকরামকে, সাহাবা ইকরাম যে আয়াত যে হাদিসকে যেভাবে বুঝছেন সেটা সেই ফাহামে সেই আদলে তার থেকে বাড়িও না কমাইও না, এহসানের সাথে। অর্থাৎ সাহাবা ইকরাম বুঝছেন একভাবে, আমরা তার থেকে একটু বেশি বুঝে ফেললাম বা একটু কম বুঝলাম, বা বললাম যে সাহাবীরা ওই আমলে বুঝে নাই, এই আমলে থাকলে বুঝতেন। অনেক জিনিস সাহাবীরা ওই আমলে বুঝেন নাই, এখন অনেকে বুঝেন, বা নবী সাল্লাম তখন বলতে ভুলে গেছেন, পরে স্বপ্নে বলে গেছেন। এই জাতীয় বুঝ থেকে মুক্ত হয়ে একেবারে নিরেট খালেস ভাবে এখলাসের সাথে সাহাবা ইকরাম যতটুকু বুঝছেন অতটুকুর মধ্যে, ইমাম আওজাই রাহমাহুল্লাহ যে কথাটা বলছেন, ইমাম আওজাই সুন্দর একটা কথা বলছেন, ইমাম আওজাই রাহমাহুল্লাহ বলেন ওয়াসবির নাফসাকা, ওয়াসবির নাফসাকা, তোমার নিজেকে সবর করো ওই সালাফদের কথার মধ্যে, সালাফদের আকিদার মধ্যে তুমি সবর ধরো। আর কি করবা? কিফ হাইসু ওয়াকাফু, তারা যেখানে থেমে গেছেন তুমি সেখানে থেমে যাও, সাহাবা ইকরাম যেখানে থেমে গেছেন তুমি সেখানে থেমে যাও। ওয়াকুল বিমা কালু, তারা যতটুকু বলছেন তুমি ঠিক ততটুকু বলো, এর থেকে বেশি বলিও না, বেশি বলিও না, কমও বলিও না। আর ওয়াসলুক সাবিলা সালাফিকা সালেহ, সালাফে সালেহিনদের তরিকা রাস্তা অনুসরণ করো, এটার নাম হলো বি এহসান, এহসানের সাথে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন যে কেউ যদি মান খালাফা কাওলা সাহাবি, কেউ যদি সাহাবায়ে কেরামের কাওলের খেলাফ মুখালাফাত কথা বলে, ওয়াফাসসারাল কোরআন বি খিলাফে তাফসিরিহিম, সাহাবায়ে কেরামের তাফসিরের বাহিরে খেলাফ যদি কেউ কোনো তাফসির করে, ফাকাদ আখতা ফিদ দালিল ওয়াল মাদদুল জামিয়া, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন সে দলিল এবং মাদলুলের ক্ষেত্রে সর্বক্ষেত্রে সে ভুল করছে। যদি সাহাবায়ে কেরামের খেলাফ তাফসির করে, সাহাবায়ে কেরামের খেলাফ কোনো কথা বলে, এজন্য সমস্ত ইমামেরা একটা কথা বলছেন যে আমার কথা যদি সাহাবায়ে কেরামের কাওলের খেলাফ হয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছে যে আপনার কোনো কথা যদি যে সাহাবায়ে কেরামের কাওলের খেলাফ হয় তখন আমরা কি করব, বলছেন যে উত্রুকু কাওলি, যদি আমার কোনো কথা সাহাবাদের কথার খেলাফ হয় আমার কথাকে তোমরা বর্জন করো, পরিহার করো, ছেড়ে দাও, বাদ দিয়ে দাও, সাহাবায়ে কেরামের কথাকে গ্রহণ করো। কিন্তু এখন দেখা যায় আমাদের অবস্থা এমন হয়েছে সাহাবায়ে কেরামের কথা পাইলেও মানতে রাজি না, কিন্তু ওই ইমামের কথাকে মানতে হবে। আবার আমি এর আগে একটা আলোচনায় আমরা সুরিটোলা মসজিদে আলোচনা করছিলাম এই বিষয়ের উপরে, যে সাহাবায়ে কেরাম ভুল করতেন বললে সবাই সুবহানাল্লাহ বলে আমাদের দেশে। সাহাবায়ে কেরাম ভুল করলে কোনো অসুবিধা নেই, যদি বলি যে এই মাসালায় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ভুল করে ফেলছেন, সুবহানাল্লাহ দেখেন বলে। কিন্তু যদি বলতে পারেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ভুল করছেন, তাহলে আপনি সাথে সাথে ইহুদির দালাল, সাথে সাথে কাফের, সাথে সাথে মুনাফেক, সাথে সাথে মুশরিক। কিন্তু আবু বকর ভুল করছে, ওমর ভুল করছে, ওসমান ভুল করছে, আবদুল্লাহ বিন আব্বাস ভুল করছে, আবদুল্লাহ বিন মাসউদ, এই কথা বললে কেউ কিছু আপনাকে বলবে না, ভুল করতেই পারে, এটা তারা স্বাভাবিকভাবে মেনে নেয়। অনেকে সুবহানাল্লাহ বলে ভুল করতে সাহাবা ইসলাম, কোনো অসুবিধা নেই। কিন্তু সাহাবা ইকরাম ভুল করতে পারে, কিন্তু ইমামেরা ভুল করতে পারে, ওনারা ভুলের ঊর্ধ্বে। মানে হ্যাঁ, এটা হলো শিয়া আকীদা। শিয়ারা যে বারো ইমামে বিশ্বাসী, তাদের ইমামদেরকে তারা মাসুম মনে করে, বারো ইমামকে মাসুম মনে করে, যে এই জন্য তারা ইমামদের নামের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না, বলে কি আলাইহিসসালাম। নবীদের যেমন আলাইহিসসালাম বলে, আমরা মুসা আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, তারা ইমামদেরকে সবার নামের সাথে হাসা আলাইহিসসালাম বলে, অর্থাৎ তারা মাসুম মনে করে। শিয়া আকীদা আমাদের ভিতরে ঢুকে গেছে। তো সম্মানিত ভাইরা, আমরা যে কথাটা বলতেছিলাম যে সালাফদের মত করে কোরআন বুঝতে হবে, হাদিস বুঝতে হবে। এবার এই ব্যাপারে আমি কয়েকটি দৃষ্টান্ত দিয়ে আমরা আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। যদি সাহাবায়ে কেরামের মতো না বুঝি বা সালাফদের মতো না বুঝি, সমস্যাটা কোথায় হবে, কোন কোন জায়গায় ফ্যাস লাগবো দেখেন। প্রথমে আসেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা وجاهدوا في سبيله لعلكم تفلحون يا ايها الذين امنوا اتقوا الله ايماندارগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো وابتغوا اليه الوسيله এই যে وابتغوا اليه الوسيله কোরআন কারীমের একটা আয়াত বাস এই আয়াতে কারীমা তেলাওয়াতের সাথে সাথে আমাদের দেশের একটা মূর্খ লোকও বুঝে যায় কয় দেখো আল্লাহ বলে দিছে উসিলা ধরতে হবে উসিলা ছাড়া বাঁচার উপায় নাই যে আল্লাহ দেখো কোরআনে বলে দিছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াসিলা যে আরবি এটাই তারা ভুলে গেছে তারা মনে করে এটা তো বাংলা কোরআনের মধ্যে বাংলা আছে মানে এটা বলার পরে কেউ তাফসিরও করা লাগে না ব্যাখ্যাও করা লাগে না একেবারে একটা রিক্সাওয়ালাও যদি শুনে একজন দিন মজুর ভাইও যদি শুনে একেবারে একজন লেখাপড়া কিছু জানে না উনিও যদি শুনে সাথে সাথে উনি এটা তাফসির বুঝে ফেলছে বলে যে দেখো আল্লাহ পাক বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা যে আল্লাহ পাক বলছে উসিলা ধরতে হবে বাস এই বুঝটা দিয়ে আমাদের দেশের অনেকে ব্যবসার দোকান খুলে বসে গেছে বিশাল বিশাল দোকান বিশাল বিশাল বিজনেস বিশাল বিশাল মার্কেটিং যে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার ব্যবসা এখন এই ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বুঝাইছেন এই বুঝটা বুঝতে হবে কাদের মতো সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা কি ব্যাখ্যা দিচ্ছেন তারা এখানে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা বলতে কি বুঝেছেন তারা সকলেই ব্যাখ্যা দিয়েছেন যে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে উতলুবুল কুরবাতা ইলাই আল্লাহর নৈকট্য অনুসন্ধান করো নৈকট্য তালাশ করো নৈকট্যটা কিভাবে ইত্তাকুল্লাহ মানে হলো ফরজ যত ইবাদত আছে সকল ইবাদত করো সকল হারাম থেকে বেঁচে থাকো এটা হলো ইত্তাকুল্লাহ আর ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে শুধু ফরজের উপরে যথেষ্ট মনে করে বসে থাকিও না ফরজের বাহিরে অতিরিক্ত আরো নফল ইবাদত বন্দেগি করো নফল ইবাদত বন্দেগি যত বেশি করতে পারবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য তত বেশি লাভ হবে শুধু ফরজ নামাজ পড়ে চলে যাইও না সুন্নত নামাজও পড়ো কিছু নফল নামাজও পড়ো ফরজ রোজা রাখি শেষ করে বসে থাকিও না কিছু এই যে শাওয়ালের ছয় রোজা রাখো তারপরে সোমবার বৃহস্পতিবার রোজা রাখো তারপরে তেরো চোদ্দ পনেরো চন্দ্র মাসে রোজা রাখো এইগুলোর নাম হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এটা বুঝছেন সাহাবায়ে কেরাম সালাফেরা বুঝছেন আয়াতটা এইভাবে আর আমরা বুঝে গেছি নিজে নিজে যে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে ফির সাহেব ধরতে হবে তাহলে বুঝতে সাহাবায়ে কেরামের সাথে মিলে নাই যদি মিলতো তো সাহাবায়ে কেরামের আমলে এরকম ঠিক করে নিত যে ইবনে আব্বাসকে আমরা ঠিক করে নিলাম ওনাকে ফির সাহেব বানাইলাম সমস্ত সাহাবীরা আসি ওনার হাতে বায়াত হোক এরকম বলতেন না একজন সাহাবিকে পাইবেন যে সাহাবাই কেরাম ঠিক করে নিছেন যে উনাকে দরবার বানায় সবাই বসাই দিচ্ছেন, বসাই দিয়ে বলছেন যে এই যত সাহাবিরা আসো সারা দুনিয়াতে, যত তাবেইনেরা আসো, যত মুসলিম আসো, এসে এসে এই দরবারে মুরিদ হয়ে যাও। এরকম সাহাবাই কেরামের যুগে কোনো সাহাবিকে পাওয়া যাবে? নাম শুনছেন কোনোদিন কোনো সাহাবির যে এরকম দরবার বানায় সবাই মুরিদ বানাইতেন? তাহলে সাহাবাই কেরাম আয়াতটাকে যেভাবে বুঝছেন আমরা সেইভাবে বুঝি নাই, নিজের মতো বুঝে গেছি। নিজের মতো বোঝার কারণে আমরা সঠিক রাস্তা থেকে বিচ্ছুত হয়ে গেছি, ডানে বামে চলে গেছি। আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাস-সাদিকিন। আল্লাহ পাক বলছেন কুনু মাস-সাদিকিন। এটা আমাদের দেশের ব্যবসার দলিল, ধর্ম ব্যবসার বড় এক দলিল। দেখবেন যে ওয়াজ মাহফিলে গেলে এই আয়াত শুনবেন, যেখানে আপনার বায়াতের ব্যবসা আছে, বায়াতের বিজনেস খুব গরম, সেখানে এই আয়াত বারবার তেলাওয়াত। আল্লাহ বলছে ওয়া কুনু মাস-সাদিকিন। এখন আয়াতের অর্থটা বুঝতে হবে কার মতো? ফাহামটা হইতে হবে, বুঝটা হইতে হবে সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরাম আয়াতটা দিয়ে কি বুঝছেন? ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ তিনি ব্যাখ্যা দিয়েছেন যে এখানে কুনু মাস-সাদিকিন বলছেন যে আস-সাদিকিন হুম আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীদেরকে আল্লাহ পাক সাদিকিন বলছেন। অর্থাৎ আল্লাহ পাক বলছেন যে হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো আর তোমরা নবীর সাহাবীদের মতো হয়ে যাও, সাহাবীদের আখলাক তোমাদের ভিতরে ঢুকাই নাও, সাহাবীদের আত্মবা করো। কোনো মাসওয়া দেখেনের অর্থ। কিন্তু এখন আমরা কোনো মাসওয়া দেখেন বলে বলি যে আল্লাহ দেখো ফির ধরতে বলছে, সওয়া দেখেনদের সোহবতে থাকতে বলছে। সওয়া দেখেন মানে ফির সাহেব, নাউজুবিল্লাহ। সওয়া দেখেন হলেন ওই আয়াতের আগেই আল্লাহ পাক তিনজন সাহাবীর তাওবা কবুলের ঘোষণা দিচ্ছেন। ওয়া আলা সালাসাতিল লাযীনা খুল্লিফু, আল্লাহ পাক বলেছেন তিনজন সাহাবী যারা তাবুকের যুদ্ধে যেতে পারেন নাই, রয়ে গেছিলেন, যারা সত্য কথা বলছিলেন, সত্য কথা বলার কারণে 50 দিন পর্যন্ত তাদের অনেক কষ্ট হয়েছে, সমাজে তাদেরকে আলাদা করে রাখা হয়েছিল। আল্লাহ পাক 50 দিন পরে তাওবা কবুলের আয়াত নাজিল করছেন। এরপরে আল্লাহ পাক ওই ঘটনাটা বলার পরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাস-সাদিকিন, হে দুনিয়ার মুমিনেরা তোমরা ওই তিনজন সাহাবীর মতো হয়ে যাও, কাব ইবনে মালিকের মতো, মুরারা ইবনে রুবাইর মতো, হেলাল ইবনে উমাইয়ার মতো। এই তিন সাহাবীর ঘটনা আল্লাহ পাক এখানে বর্ণনা করছেন যে তারা ইচ্ছা করলে তাদেরকে মুনাফিকেরা প্রস্তাব দিয়েছিল মিথ্যা বলার জন্য রাসূলের সামনে, যে আল্লাহ রাসূলের সামনে মিথ্যা একটা অজুহাত পেশ করে দাও, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও, আর নবী যদি দোয়া করেন তাহলে তো মাফ, তা তোমরা খামাকা সত্য কথা বলে বিপদে পড়তে যাও কেন? কিন্তু এই সাহাবীরা বলছেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হয়তো মিথ্যা কথা বলে পার পেয়ে যাব, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদের অন্তরের অবস্থা, সঠিক অবস্থা জানেন, এই জন্য তারা মিথ্যা কথা বলেন নাই, সত্য কথা বলছেন। এই জন্য আল্লাহ পাক এদেরকে সাদিকিন ঘোষণা দিচ্ছেন। কোথায় সেই সাদিকিন আর কোথায়? আস্তাগফিরুল্লাহ, যে আল্লাহ পাক কোন সাদিকিনের কথা বলছেন আর আজকে কোন সাদিকিনের ব্যবসা চলতেছে, যে কোন মাস সাদিকিন বলে জোরে সোরে ব্যবসা। তাহলে এই কোন মাস সাদিকিন বুঝতে হবে সালাফে সালেহিনদের থেকে, তারা কিভাবে সাদিকিন বুঝছেন। আচ্ছা, একজনকে আমি একবার প্রশ্ন করলাম, এক বড় আলেমকে, যে আপনারা যে সবাইকে নিয়ে লাইট বন্ধ করে সবাইকে নিয়ে বলতেছেন আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা এই জিকিরটা পাইছেন কই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো এইভাবে জিকির করছেন? আরে মিয়া, কোরআনেই তো আল্লাহ বলছেন, সূরা আল মুজাম্মিলে বলছেন, কি বলছেন? ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। ওয়াজকুর ইসমা রাব্বিকা মানে তোমার রবের নামের জিকির করো। আমার রবের নাম আল্লাহ, এই জন্য আমি আল্লাহ আল্লাহ করতেছি, দলিলটা ঠিক আছে কি বলেন? কোরআন থেকে সূরা আল মুজাম্মিলের আয়াত, ওয়াজকুর ইসমা রাব্বিকা, তোমার রবের নামের জিকির করো, তা আমার রবের নাম আল্লাহ, এই জন্য আমি আল্লাহ আল্লাহ করতেছি, তার কথা তো ঠিক আছে। এখন আপনি ভুল বলবেন কেমনে? এটা ভুল এই জন্য, তা আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা শুনেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটার উপরে আমল করছেন কিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এই আয়াতের উপরে আমল করছেন কিনা। কোরআনে কারিমে এমন কোন শব্দ, এমন কোন আয়াত নাই যে আয়াতের আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। তো এই আয়াতের আমল তো করছেন, তো এই আয়াতের আমল করতে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে লাইট সব নিভাই দিয়ে আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে আল্লাহ আল্লাহ করছেন কিনা। তাহলে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের আমল করেন নাই, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতটা বুঝতে পারেন নাই, নাউজুবিল্লাহ। দুটার একটা, যে একটা হলে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত বুঝছেন কিন্তু আমল করেন নাই, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতটা বুঝতে পারেন নাই, আজকে বুঝে গেছে, পরবর্তী বুজুর্গরা বুঝে গেছে। ওয়াজ কর ইসমা রাব্বিক, আয়াতের শাব্দিক অনুবাদ দিয়ে আপনি দিন বোঝা যাবে না। এই ক্ষেত্রে দেখতে হবে যে এই আয়াতে কারিমাটাকে আমাদের সালাতেরা কিভাবে বুঝছেন, সালাতদের বুঝকে সাথে নিয়ে আয়াত বুঝতে হবে। যে এখানে ওয়াজ কর ইসমা রাব্বিকা, তোমার রবের নামের জিকির করা অর্থ আল্লাহ আল্লাহ করা না। আপনি যে কোনো কাজ শুরু করতে আমরা বিসমিল্লাহ বলে শুরু করি, এই বিসমিল্লাহ রহমানের বলে শুরু করা, এটাই তো ওয়াজ কর ইসমা রাব্বিকা, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক। অর্থাৎ এই আয়াতের ব্যাখ্যা বুঝতে হবে কার মতো, সালাফদের মতো। আচ্ছা, আমাদের দেশে যারা বায়াত করান তারা দেখবে যে অনেকগুলো বায়াতের হাদিস দিয়ে দলিল দেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বাইআ ফাকাদ মাতা মাইতাতান জাহেলিয়া। যে লোক মারা গেল তার কাঁধে বায়াত নাই, সে জাহেলিয়াতের মৃত্যুবরণ করে। বাস এই হাদিস দিয়ে সবাইকে বলতেছে, দেখেন ভাইয়েরা, যদি বায়াত না নেন তো অবস্থা খারাপ, জাহেলিয়াতের মৃত্যুবরণ করবেন। এখন একজন সাধারণ লোক শুনে, ওরে আল্লাহ, তাহলে তো বায়াত হইতেই হবে, কারণ না হয় জাহেলিয়াতের মৃত্যু আছে। এখন এই হাদিসে বায়াত বলতে কোন বায়াত, কোন বায়াতকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য করছেন, এবং সাহাবাই কেরাম এই হাদিসের উপরে কেমনে আমল করছেন, সেটা বুঝে তারপরে যাই আপনার হাদিস এটার আমল শুরু করতে হবে। আমাদের দেশের একজন সবচেয়ে বড় বুজুর্গ যিনি বর্তমানে, যার উপরে বাংলাদেশে আর বুজুর্গ নাই, নাম বলবো না, আপনারা সবাই চিনেন, উনার থেকে বড় বুজুর্গ বাংলাদেশে আর নাই। উনি এক জায়গায় বায়াত করাইতেছেন সবাই, রুমাল ধরাই গামছা ধরাই, আর তার পাশে আরেকজন ঘোষণা দিতেছেন যে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ বলছে যারা বায়াত করে তাদের হাতের উপরে আল্লাহর হাত। কয় এখানে শুধু আমাদের হুজুরের হাতে হাত দিচ্ছেন না, আপনাদের হাতের উপরে আল্লাহর হাত, নাউজুবিল্লাহ। আয়াত দি দলিল দিচ্ছে যে দেখেন আপনাদের হাতের উপরে আল্লাহর হাত আছে, আল্লাহ বলছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সে বায়াতের দোয়ানের ব্যাপারে, খোদা বিয়ার শব্দের সময় যে বায়াত হয়েছিল সেই বায়াতের ব্যাপারে আল্লাহ বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবাইকেরাম যে বায়াত করছেন তাহাতা সাজারা গাছের নিচে, আল্লাহ পাক বলছে এই বায়াতকে আল্লাহ পাক এত পছন্দ করছেন যে এদের হাতের উপরে আল্লাহর হাত ছিল, সুবহানাল্লাহ। তাহলে ওই বায়াত ছিল কিসের জন্য, জিহাদের জন্য, জিহাদের বায়াত। নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে মা বাকিনা আবাদান, জিহাদের বায়াত। এখন এই বুজুর্গ বায়াত নিতেছেন চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার বায়াত, এই বায়াতকে ওই বায়াতের সাথে মিলাই আয়াত বলে দেওয়া হচ্ছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে দেখেন আমাদের হাতের উপরে আল্লাহর হাত আছে, গামছার বায়াত চলতেছে, নাউজুবিল্লাহ। তাহলে এখানে ওই আয়াতে কারিমাকে যেভাবে সাহাবায়ে কেরাম বুঝছেন, সালাফেরা বুঝছেন, সেখান থেকে বিচ্যুত হয়ে নিজের মতো আয়াত বুঝা, নিজের মতো আয়াত বোঝার কারণে এই জায়গায় গন্ডগোল। আমাদের দেশে জোরে সোরে মিলাদ চলে, চলে না মিলাদ? নাই এরকম গ্রাম, এরকম এলাকা বাংলাদেশে নাই। সকালেও চলে মিলাদ, দুপুরেও চলে, রাত্রেও চলে, বিকালেও চলে, নতুন ঘর বানালে চলে, নতুন দোকান দিলে চলে, সব জায়গায় চলতেই থাকে মিলাদ আর মিলাদ। তো মিলাদ যারা পড়ে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, ভাই এটা কই পাইছেন, কয় আল্লাহ পাক কোরআনে বলছে মিয়া, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি আর সে করতেছে কি, কিন্তু দলিল দিতেছে আয়াত দিয়ে। আল্লাহই তো কইছে মিলাদ পড়ার জন্য, এই আয়াতে আল্লাহ পাক মিলাদ পড়ার কথা বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে দরুদ পড়তে বলছেন, সালাম পেশ করতে বলছেন। এখানে আল্লাহ পাক মিলাদ পড়তে বলেন নাই, শেখ সাদির কবিতা পড়তে বলেন নাই, এখানে আল্লাহ পাক নিজে নিজে বানাই বানাই বিভিন্ন দরুদ এগুলো বানাই বানাই পড়তে বলেন নাই, কারণ দরুদ একটা ইবাদত, ইবাদত কেউ বানাইতে পারে না, ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিবেন ইবাদত, আর কারো ইবাদত বানানোর অধিকার নাই। ইবাদত নিজের বানানো পদ্ধতিতে ইবাদত করতেছে, দলিল দিচ্ছে আয়াত দিয়ে। অর্থাৎ ওই আয়াতটাকে সালাফেরা যেভাবে বুঝছেন সেইভাবে না বুঝে নিজের মতো বুঝতেছে। আমাদের দেশে যত রকমের শিরিক আর বেদাত আছে এইগুলোর মূল উৎস যেখানে সেটা হলো কোরআনে কারিমের আয়াতকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে সালাফদের মতো না বুঝা। সালাফদের মতো বুঝলে এই গন্ডগোল, এই ফেরকাবাজি, দলবাজি, গ্রুপবাজি তৈরি হতো না। এবং সালাফদের মানহাজ খালি যে আপনি ওই ফেকি মাসালার ক্ষেত্রে সালাফদের মানা যেমন না, সর্বক্ষেত্রে জীবনের সালাফে সালেহীনকে ফলো করতে হবে, কদম বকদম ফলো করতে হবে। সালাফে সালেহীনদের আচরণ কেমন ছিল সে আচরণ ফলো করতে হবে। আজকে আমাদের দেশে আপনারা হয়তো সকলেই জানেন কয়েকজন সহি আকিদার ওলামা ইকরামের নামে মামলা দেওয়া হয়েছে, শুনছেন না? জি, এখন অনেকে আমাদেরকে, আমাদের এই ওলামা ইকরামদেরকে বলেন যে তারা যদি মামলা দিতে পারে আপনারাও দেন, এইভাবে মামলা চলতে থাকুক, তারা দিবে আমরাও দিব, চতুর্দিক থেকে খালি মামলা আর মামলা, ধর্মীয় মামলা। বাংলাদেশে শুরু হবে কোর্ট কাছারি সব বন্ধ হয়ে, এবার শুধু ধর্মীয় মামলা লই বিচারপতিরা ব্যস্ত থাকবেন সারা বছর, আর বাকি সব কাজ নাই। এই ধ্বংসাত্মক পরিকল্পনা থেকে আমাদের মাননীয় সরকারকেও, প্রশাসনকেও এই ব্যাপারে কঠিন হইতে হবে যে যে ধ্বংসাত্মক কাজ শুরু করছে সমাজে ফেতনা ফাসাদ তৈরি করার জন্য, এই যে মামলাবাজি শুরু করছে, এই মামলাবাজি তো যদি এইভাবে ছড়াতে থাকে তাহলে তো পুরা দেশ খালি মামলায় চলতে থাকবে। এখন অনেকে আমাদের শায়েখদেরকে বলতেছে যে আপনারাও করেন, তারা যাতে করতে, কিন্তু আমাদের শায়েখেরা বলছেন যে এটা সালাফদের মানহাজ না। সাহাবায়েকরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনকে শিয়ারা কাফের বলছে, বলছে না? সাহাবীদেরকে শিয়ারা কাফের বলছে, সাহাবীদেরকে খারেজিরা কাফের বলছে, যে সাহাবায়েকরাম কোনোদিন তাদেরকে উল্টে কাফের বলেননি। সাহাবায়েকরামকে তারা কাফের বলছে, ফাসেক বলছে, মুনাফেক বলছে, বেদাতি বলছে, অসংখ্য অপবাদ আরোপ করেছেন, কিন্তু সাহাবায়েকরাম উল্টাই তাদেরকে কখনো কাফেরও বলেন নাই, কোনো ধরনের গালিগালাজও করেন নাই। সালাফদের মানহাজ এই ক্ষেত্রেও আমাদেরকে ফলো করতে হবে যে সালাফেরা যেভাবে তাদেরকে বিরোধীরা অনেক কিছু বলতেন, এজন্য দেখবেন আলহামদুলিল্লাহ যারা বাংলাদেশে বা এই দেশে বা যেখানে যারা সালাফদের মানহাজ ফলো করে দাওয়াত দেন তারা ওয়াজ মাহফিলে কোনোদিন কাউকে গালিগালাজ করেন না। কোন শায়খের মুখে শুনছেন কোনোদিন কাউকে গালিগালাজ করতে? এবং তাদেরকে ইহুদির দালাল বলা হয়, তারা উল্টাই কোনোদিন খ্রিস্টানের দালাল, অমুকের দালাল, তুমি এই দালাল, এটাও বলেন না। কোনো গালিগালাজ নাই, আমরা আমাদের কোরআন আর সুন্নার কথা বলে যাই। কোন মানুষকে আমরা গালিগালাজ করবো না, কোন আলেম ওলামাকে গালিগালাজ করবো না, কোন দলকে গালিগালাজ করবো না, এটাই সালাফদের মানহাজ। আমাকে একদিন একজন ভাই একটা সুন্দর কথা বলছিলেন যে এক দোকানে গিয়ে তিনজনে মিলে তিনটা জিনিস খাইতেছেন, একসাথে তিন বন্ধু গেছে, একজনে চা খায়, আরেকজনে কফি খায়, আরেকজনে জুস খায়। তো উনি বলতেছিলেন যে যিনি চা খাচ্ছেন উনি ওনার চায়ের গুণাগুণ বর্ণনা করতে থাক, যে চা এরকম টেস্ট, এটা মুখে দিলে আপনার কাছে মনে হবে আপনি আরেক জগতে চলে গেছেন, এটার কি স্বাদ, কি অনুভূতি উনি বর্ণনা করবেন। আরেকজন কফি খাচ্ছেন উনি বলবেন যে ওরে আল্লাহ, আমার এই কফি মুখে দিলে মনে হবে যে আপনি ছাদের দেশে চলে গেছেন, আপনার শরীর সাথে সাথে পরিবর্তন, উনি ওনার গুণাগুণ বর্ণনা করবে। যিনি জুস খাচ্ছে উনি বলবে যে দেখেন এইটা অরিজিনাল, একেবারে সৌদি আরবের যে আপেলের জুস, অরেঞ্জের জুস, কোনো ভেজাল নাই, এই জুস খেলে আপনার শরীরে রোগ ব্যাধি সব চলে যাবে, উনি ওনারটা বর্ণনা করবে। তিনজন তিনটা বর্ণনা করুক, অসুবিধা নাই। এই বর্ণনা শুনে পরবর্তী যারা এখনো খায় নাই তারা যেটাকে ভালো মনে করবে এটা খাবে, চা ভালো মনে করলে চা খাবে, কফি ভালো মনে করলে কফি খাইবো, জুস ভালো মনে করলে জুস খাইবো। কিন্তু যিনি কফির গুণাগুণ বর্ণনা করতেছেন তিনি বলার দরকার নাই যে চা কি একবার মানুষে খায়, এটা তো নিম্ন শ্রেণীর লোকেরা খায়, কফি খায় অভিজাত শ্রেণীর লোকেরা, তার বিরুদ্ধে কিছু বলার দরকার নেই। যিনি জুস খাচ্ছেন উনি কফির বিরুদ্ধে, চায়ের বিরুদ্ধে বলার দরকার নেই, উনি ওনারটা গুণাগুণ বর্ণনা করুক, তাহলে শ্রোতারাই নির্ণয় করবেন কোনটা উনি খাবেন। এইভাবে যদি আমরা দাওয়াতি মানহাজ ফলো করি যে কোরআন আর সুন্নাহ কি বলছে, আমরা সেটা সালাফদের মানহাজে বলে যাব মানুষের কাছে, মানুষে ঠিক করবেন কোনটা ঠিক কোনটা বেঠিক। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক মানুষের মধ্যে এমন একটা বিবেক দিয়ে দিচ্ছেন, বিবেকেই বলে দেয় যে কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল, এটা একেবারে ইজি, একেবারে সহজ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ কোনটা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গুনাহ হলো যেটা করতে গেলে তোমার বিবেক তোমাকে বাধা দেয়, তোমার বিবেকেই বলে যে এটা এই কাজটা ঠিক না, ওইটাই শরীয়তে গুনাহ। মদ, মদ যে হারাম হয়েছে, এই মদটা জাহেলি যুগের লোকেরা খাইতো, ব্যাপক হারে পান করত, কিন্তু অনেক সাহাবাই কেরাম সেই যুগেও মদ পান করেন নাই এবং মদ পান বন্ধ করার জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বারবার আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বাইয়্যিন লানা ফিল খামরে বায়ানান সাফিয়া, আল্লাহ মদকে নিষিদ্ধ করে স্পষ্ট বিধান বর্ণনা করে দেন। তাহলে মদকে সেই যুগের যারা অভিজাত শ্রেণীর লোক, যারা সেই যুগের ভদ্র শ্রেণীর লোক, তারাও এটাকে খারাপ মনে করত। তাহলে গুনার কাজ যেগুলো সেগুলোকে মানুষের বিবেক বুঝতে পারে যে এটা গুনার কাজ, মিথ্যা কথা বলা গুনা, এটা সবার বিবেকে ধরে, সুদ খাওয়া গুনা, এটা সবার বিবেকে দেখে। আজকে আমাদের দেশে মদের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে অভিযান চলতেছে, মাদক যে খারাপ এটা সব শ্রেণীর সবাই বুঝতেছেন। তাহলে গুনার কাজ যেমন মানুষের বিবেকে সাধারণভাবে ধরা পড়ে, ঠিক একইভাবে কোনটা হক কোনটা বাতিল এটা মানুষের সামনে যখন আমরা বর্ণনা করব মানুষে বুঝতে পারবে। এই জন্য সালাফদের মানহাজ হল যে আমরা কাউকে গালিগালাজ না করা, কারো বিরুদ্ধে কোনো প্রকারের উস্কানিমূলক বক্তব্য না দেওয়া, যে যিনি যেভাবে আছেন উনি ওইভাবে করুক, উনি ওইভাবে থাকুক, কিন্তু আমরা সালাফদের মানহাজ ফলো করে মানুষদেরকে কোরআন এবং সুন্নার আলোকে তাওহীদের দাওয়াত দেব, সুন্নতের দাওয়াত দেব। এই জন্য আমি বলতেছিলাম যে সালাফদের মানহাজ শুধু ফেকি মাসালার ক্ষেত্রে না, সালাফদের মানহাজ আকিদার ক্ষেত্রে, সালাফদের মানহাজ মুআমালাতের ক্ষেত্রে, সালাফদের মানহাজ সর্বক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রেও সালাফদের মানহাজ ফলো করতে হবে। কথা বলার ক্ষেত্রে আপনি কথার মধ্য দিয়েও দাওয়াতের ক্ষেত্রে আপনার অনেক সালাফদের মানহাজ ফলো করার বিষয় আছে, এটা অনেক কঠিন বিষয়। সালাফদের মানহাজ ফলো করে দাওয়াত দেওয়া, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অনেক মুহাদ্দিসের কাছে হাদিস আনতে গেছেন, হাদিস আনেন নাই, বড় বড় মুহাদ্দিস হাদিস রেখে চলে আসছেন, উনি ওই মুহাদ্দিস থেকে হাদিস গ্রহণ করেন নাই। কেন গ্রহণ করেন নাই? তার ভিতরে এমন কিছু ত্রুটি পাইছেন, উনি মনে করছেন যে এই লোক থেকে হাদিস নেওয়া যাবে না, হাদিস নিলে এখানে আমি ধোকা খাইতে পারি, প্রতারণার শিকার হতে পারি। কিন্তু দেখেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এসে ওই মুহাদ্দিস যার থেকে হাদিস আনেন নাই তার নামে তিনি বদনামি করেন নাই, ওই মুহাদ্দিসের নামে তিনি কোনো জায়গায় কিন্তু কোনো লেখেন নাই যে আমি অমুক মুহাদ্দিসের কাছে গেছিলাম, তার মধ্যে এই দোষটা দেখছি, এই জন্য আমি হাদিস আনি নাই, উনি ভালো মানুষ না, উনি খারাপ মানুষ, এইরকম কিন্তু ইমাম বুখারী রাহমাউল্লাহ কোনো জায়গায় লেখেন নাই। এবং স্পষ্ট তিনি জাল হাদিস বর্ণনাকারী বা রাবির মিথ্যাবাদী হওয়ার অনেক দলিল প্রমাণ পাইছেন, তারপরেও ওই রাবিকে ইমাম বুখারী রাহমাউল্লাহ মিথ্যাবাদী বলেন নাই, মিথ্যাবাদী বলে সাব্যস্ত করেন নাই। তিনি বলছেন যে এই রাবির ব্যাপারে তো একটু কথা আছে, ইমাম বুখারী রাহমাহুল্লাহ যদি বলেন যে এই রাবির ব্যাপারে কথা আছে, বুঝতে হবে এখানে বিশাল গন্ডগোল আছে। এটাই সালাফদের মানহাজ, সালাফেরা কখনো কাউকে মিথ্যাবাদী বলতেন না, কারো বিরুদ্ধে আপনার এইভাবে তাকে মিথ্যাবাদী গালিগালাজ করে সালাফেরা কথা বলতেন না। এজন্য দাওয়াতের ক্ষেত্রেও আমাকে আপনাকে সালাফদের মানহাজ ফলো করতে হবে, সালাফদের মানহাজ ফলো করে যদি দাওয়াত দেন ওই দাওয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিবেন বেশি, আর যদি সালাফদের মানহাজ ফলো না করে আপনি একেবারে মাইক পাটাই ফেলান, মাইক ভেঙে ফেলান, সাময়িক হয়তো সবাই বলবে ওরে আল্লাহ আজকে হুজুরে কাফাই ফেলছে সাময়িক, কিন্তু এটা দীর্ঘমেয়াদী ফল হবে না। দীর্ঘমেয়াদী ফল হইতে হলে দাওয়াতে তার মাথার ভিতরে এমন কিছু ঢুকাই দিবেন যেন সে বাড়িতে যাওয়ার পরে বসে বসে চিন্তা করে। এখানে আপনি সবাই হাত তোলায় ফেললেন, কে কে রাজি আছেন হাত তোলেন, সবাই হাত তুলি ফেলছে, সবাই গরম করে ফেলছেন, এই গরম মাহফিল থেকে বেরোলে শেষ, এরপরে কদ্দুস যাইব বাড়িতে যাওয়ার আগে শেষ, এটা আর কাজ করবে না। এটা সালাফদের মানহাজ না, সালাফদের মানহাজ হলো দাওয়াতের ক্ষেত্রেও সালাফদের মানহাজ লাগবে। আমরা আলহামদুলিল্লাহ এখানে যারা আছি সবাই এক একজন দাঈল আল্লাহ, কে দাঈল আল্লাহ না, আল্লাহ পাক আমাদের সবাইকে দাঈল আল্লাহ হিসাবে কবুল করে নিন। আপনারা হয়তো বড় মুহাদ্দিস হতে পারবেন না, বড় ফকিহ হতে পারবেন না, বড় মুফাসসির হতে পারবেন না, কিন্তু দাঈ তো হতে পারবেন ইনশাআল্লাহ। দাঈর জন্য বিশাল এলেম থাকতে হবে জরুরি বিষয়, আপনি যতটুকু জানেন ততটুকু দিয়ে দাওয়াত দিবেন, আপনি যতটুকু আল্লাহ পাক এলেম দিচ্ছেন ততটুকুর আলোকে দাওয়াত, কিন্তু এই দাওয়াত দিতে গেলে কয়েকটা জিনিস খেয়াল রাখবেন। এই দাওয়াতের ক্ষেত্রে সালাফদের মানহাজ ফলো করতে হবে, দাওয়াতের ক্ষেত্রে। এটা খুব কঠিন বিষয়, এটা সবাই পারে না, এটা মেজাজের ভারসাম্য ধরে রাখতে পারে না, গরম হয়ে যায় হঠাৎ করে, মেজাজ ধরে রাখতে পারে না। তারপরে কোনো দিন বিরোধী বা বেদাত দেখলে আর সহ্য করতে পারে না, কিন্তু আপনাকে সহ্য করতে হবে। তারপরে আপনি গরম হয়ে কথা বলা যাবে না, হাসি মুখে কথা বলতে হবে। আপনি যাকে যাকে কথা বলতেছেন, আপনি একজন ডাক্তার, একজন রোগের শারীরিক চিকিৎসা করে, আপনি তার ভিতরে অনেক বেদাতের রোগ, সেরেকের রোগ ঢুকে আছে, আপনি সেগুলো চিকিৎসা করতেছেন। দেখবেন একজন ডাক্তারের কাছে গেলে ডাক্তার সাহেবটা যদি সুন্দর করে কথা বলে, একটু বাবা বলে কথা বলে, আদর করে কথা বলে, তার রোগ অর্ধেক ভালো হয়ে যায়। ডাক্তারটা খুব ভালো, অনেক সুন্দর কথা বলছে। আর যদি একটু আশা ভরসা দেবে, আসলে চাচা আপনি ভয় করিয়েন না, তেমন কিছু হয় নাই, সামান্য রোগ, এটা ঠিক হয়ে যাবে, এটা এমনি হয়, ও তো ভালো, সাথে সাথেই ভালো, ডাক্তার বলছে তেমন কিছু হয় নাই। কিন্তু ডাক্তার যদি বলে যে চাচা যে রোগ হয়েছে আপনার শেষ, আর মনে হয় দুই চার দিন বাঁচবে, সে যদি আর ছয় বাঁচারও থাকে, দুই চার দিনই এর অবস্থা শেষ। ঠিক দায়ীকেও এরকম ডাক্তারের ভূমিকা নিতে হবে, কারণ আপনিও তার থেকে আরো বড় চিকিৎসক। উনি তো হলো শরীরের আপনার পরীক্ষা নিরীক্ষা করি, মেশিনে ওনারা সব বলে দিচ্ছে, তারপরে ওনার ওষুধ আছে কোন রোগের কোন ওষুধ ওইটা দিয়ে দিচ্ছে, কিন্তু আপনি তার থেকে আরো বড় ডাক্তার। এই জন্য আমাদের ডাক্তার জাকির নায়েক হাফেজাহুল্লাহ তিনি বলেন যে আমি ডাক্তারি কাজে করতেছি, তবে হয়তো মানুষের শরীরের টা না করে মনস্তাত্ত্বিকটা করতেছি, তার চিন্তাধারার পরিবর্তন ঘটাইতেছি, তাসকিয়ে নাফসের কাজ করতেছি, সেটাও বড় ডাক্তারি, দা ইলাল্লাহ বড় ডাক্তার। আপনি কথা বলবেন সবার কাছে এক ধরনের কথা বলা যাবে না, আপনি যারকে নিয়ে কথা বলবেন আগে তার ব্যাপারে আপনার মধ্যে একটা গবেষণা থিসিস করতে হবে, যাদেরকে দাওয়াত দিবেন এই মানুষগুলা কোন মস্তিষ্কের, কোন আকিদার, এরা কি কি করতে চায়, কি কি করে না, কি কি পছন্দ করে, কি কি পছন্দ করে না, সব জেনে বুঝে তারপরে দাওয়াতের কাজ শুরু করতে হবে। আমি যখন কোরআনে কারিমে তাফসির শুরু করি নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে, তখন আজকে 12 বছর আমি ওই মসজিদে তাফসির করি নিয়মিত, প্রতি শুক্রবার মাগরিব থেকে আসা, আমরা একবার প্রথম থেকে শেষ পর্যন্ত কোরআনে কারিমের পুরো তাফসির শেষ করছি, এখন দ্বিতীয় দফা তাফসির চলতেছে ওই মসজিদে। তো আমি কিন্তু প্রথমে ওই সূরা আল বাকারা থেকে শুরু করিনি, আমি একটা আগে রুটিন করছি যে প্রথম কোন কোন সূরা দিয়ে শুরু করব, তারপরে কোন কোন সূরা, তারপরে কোন কোন সূরা, মানে এই রোগ রোগীগুলোর চিকিৎসা করতে হলে প্রথমে কোন সূরা দিয়ে শুরু করতে হবে, তাদের রোগগুলো আগে রোগের অবস্থা অনুযায়ী, একজনের রোগ আছে 10টা, আপনি যদি 10টার একসাথে চিকিৎসা শুরু করেন রোগী মরেই যাব, 10টা চিকিৎসা একসাথে করা যাবে না, কোনটা ভয়ঙ্কর, কোনটা আগে দরকার, কোনটা 2 নম্বরে, কোনটা 3 নম্বরে ডাক্তার আগে ঠিক করতে হবে, তারপরে যদি আপনি চিকিৎসা শুরু করবেন তাহলে রোগীর আস্তে আস্তে ফায়দা হইব। ঠিক একজনের মধ্যে 10টা সেরেক আছে, 5টা বেদাত আছে, তা আপনি আগে কোনটা শুরু করবেন? দেখা যায় আমরা অনেক দায়ী, আগে সেরেকের খবর নাই, ওই হাত কোথায় বানবে এটা নিয়ে দাওয়াত শুরু করছে, হাত কোথায় বানবো এটা তো অনেক অনেক পরে, আর এটা আপনি বলে দেওয়া লাগবে না, যখন তার আকিদা ঠিক করে দিবেন সে নিজেই খুঁজবো তার হাত কোথায় বানবো, এটা আপনি দাওয়াত দেওয়া লাগবে না। আমি আজ পর্যন্ত কারোর হাত কোথায় বানবো এটা দাওয়াত দিই নাই, ওই সরকার বাড়ির মসজিদেও আমি কোনোদিন দাওয়াত দিই নাই, হাত কোথায় বানবে, আমি জোরে বলবে না, আসতে বলবে, রাবুল ইয়েদিন করবে কি করবে না, এটা আমি বলি নাই, দাওয়াতও দিই নাই, অটোমেটিক হেরাই খুঁজে বাইর করছে। কারণ ওই আমি সবসময় একটা উদাহরণ দিই যে বাচ্চা ঘুমানোর সময় বাচ্চা মারে বলতেছে আম্মা রাত্রে যদি আমার টয়লেটের দরকার হয় আমাকে একটু জাগায় দিয়েন, তো মা বলতেছে বাবা তোমার আমি জাগানো লাগবে না, তোমার টয়লেটে তোমার জাগায় ফেলবো, আমি জাগানো লাগবে না, কিচ্ছু করা লাগবে না, দেখবে যে তোমার প্রয়োজনে তুমি উঠে যাবে, আপনার ইমানের প্রয়োজনে, ইমানের তাগিদে আপনি খুঁজবেন আপনার হাত কোথায় বানবেন, আপনি নামাজের মধ্যে আমিন জোরে বলবেন না আসতে বলবেন, এটা আমি বলে দেওয়া লাগবে না, আপনি খুঁজবেন। কিন্তু খোঁজার জন্য যে কাজটা করতে হবে আপনার ইমানটা আকিদাটা বিশুদ্ধ করে দিতে হবে, আকিদা বিশুদ্ধ হলে আমল বিশুদ্ধ আপনি নিজেই করে ফেলবেন, আপনাকে আমি বা কোনো দায়ী দাওয়াত দেওয়া লাগবে না। কিন্তু আমরা কি করি, ওই আপনার আকিদা রয়েছে অসংখ্য সেরেক ঢুকানো, আপনার বুঝটা এখনো সালাফদের বুঝের দিকে নিতে পারি নাই, আপনি সবসময় তুলনা করেন আমাদের ওই হুজুর কি বলছে, আপনি দেখেন না যে সাহাবায়ে কেরাম কি বলছে বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে, এই মানহাজটা গড়ে দিতে পারি নাই, তারে প্রথমে যে শুরু করছে যে ভাই আপনার হাতটা বান্ধা ঠিক হইতেছে না, হাতটা এখানে বান্ধেন, তারপরে তার আকিদা পরিচ্ছন্ন হয় নাই, তার বুঝ ঠিক হয় নাই, তার মানহাজ ঠিক হয় নাই, কিছু ঠিক হয় নাই, তার প্রথম থেকে এগুলোর দাওয়াত দেওয়া শুরু করলে উল্টা রিয়াকশন হয়। এই জন্য দাওয়াতের ক্ষেত্রে ঠিক করতে হবে যে আমি কোনটা দিয়ে শুরু করব, কোনটার পর কোনটা। এই জন্য আকিদার ক্ষেত্রে বেশি নজর দিতে হবে। সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম আকিদার দাওয়াত দিতেন, আমলের দাওয়াত দেন না, আকিদার দাওয়াত দিচ্ছেন। কোরআনে কারিমে সব নবীদের দাওয়াত দেখেন, সবাই বলছেন ইয়া কওমের বদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। এই আকিদাটা যদি, তাওহীদটা যদি তাকে বিশুদ্ধ করে দিতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ বাকি সব অটোমেটিক ঠিক হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না, রাত অনেক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আপনারা যে ওস্তাদের সোহবতে আছেন, এই ওস্তাদের মাধ্যমে ইনশাল্লাহ নিয়মিত আপনারা এখানে আসার চেষ্টা করবেন। আপনারা মাঝে মাঝে আসবেন, মাঝে মাঝে আসবেন না, আর পরিচয় দিবেন যে আমরা শেখ জাহেদ মাদানির ছাত্র। ওই রকম ছাত্র অনেক সময় ওই ছাত্র আরো ক্ষতি করে, এরকম দেখা গেছে যে অনেকে বাংলাদেশে গিয়ে বলে যে শেখ মতিউর রহমান মাদানির ছাত্র। তো শেখে ওদিন বলছেন যে এই ছাত্র হইলো যে প্রতি শুক্রবারে মাঝে মাঝে আসতেন, বসতেন, নিয়মিত কোনো কোর্স করে নাই, কোনো দার্সে আসে নাই, কিছু করে নাই, বাংলাদেশে যাই পরিচয় দেয় আমাকে ছাত্র। ছাত্র পরিচয় দিয়ে আরো মানুষকে গোমরা করতেছে। শায়খের ছাত্র হইবেন ইনশাআল্লাহ, ছাত্রের মতো ছাত্র হইবেন ইনশাআল্লাহ, সবসময় সোহবতে থাকবেন, দাওয়া সেন্টারে আসবেন নিয়মিত ইনশাআল্লাহ, দিনের বিভিন্ন বিষয় নিজেরও একটু পড়ালেখা করবেন। খালি পুরো সপ্তাহ বসে থাকবেন শায়খের থেকে শুনবেন তাহলে হবে না। এই সপ্তাহে যেটা পড়া দিবে এটা পুরো সপ্তাহ পড়বেন। আমি সরকার বাড়ি মসজিদে প্রতি শুক্রবারে কিছু কিছু পড়া দিই, পরের শুক্রবারে আবার ওই পড়া আদায় করি আগে, তারপরে শুরু করি। তাহলে ভাইয়েরা আস্তে আস্তে অনেক ভাই এটা লেখাপড়া করে, অনেক ভাই এটা চেষ্টা করে, আলহামদুলিল্লাহ তখন এলেমের চর্চা বৃদ্ধি পায়। এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের বড় সুযোগ যে এই দেশে আপনারা এইভাবে দিন শেখার সুযোগ পাইছেন। অনেক দেশে অনেক জায়গায় আছে এরকম দিন শেখার সুযোগ নেই, শুধু টাকা ইনকাম করতেছে কিন্তু দিনের ইনকাম হচ্ছে না। আপনারা একসাথে দুইটা উপকার, যে দিনও শিখতেছেন আলহামদুলিল্লাহ, রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করতেছেন। এই জন্য এখানে নিয়মিত আসবেন, অন্যান্য ভাইদেরকে, নতুন নতুন ভাইদেরকে নিয়ে আসবেন, কারণ আপনি 50 বার দাওয়াত দেওয়া আর শায়খের একবার কথা শোনা কিন্তু সমান, কারণ সব ডাক্তার তো সমান না। এই ডাক্তার তাকালে বলতে পারবো ভিতরে কি রোগ আছে, আপনি তারে মানে একবার ইয়া করিও বুঝতে পারবেন না যে তার মধ্যে কি আছে। আমরা অনেক রোগী দেখলেই বুঝতে পারি, টুপি দেখলেই বুঝতে পারি এটার মধ্যে কি কি রোগ আছে, টুপি দেখলে আর কিছু দেখা লাগে, টুপি দেখলে বোঝা যায়, পাঞ্জাবির ডিজাইন দেখলে বোঝা যায় এখানে নাল শরীফ আছে কি নাই। দেখবেন নাল শরীফের পাঞ্জাবি দেখছেন নাই, ওরা এখনো নাল শরীফের পাঞ্জাবি দেখে নাই। এই জায়গায় নাল শরীফ থাকে পাঞ্জাবির মধ্যেই, নাল শরীফের কার্টুন মানে কাটিং থাকে এখানে, ওই পাঞ্জাবি দেখলেই বুঝবেন আপনি কি কি আকিদা আছে তার ভিতরে। তার দুই একটা কথা শুনলে আপনি বুঝবেন, এটা আবার সবাই বুঝবে না, যিনি যত বড় ডাক্তার তিনি তত সহজে বুঝবেন, তাকালে বুঝবেন। অনেক ডাক্তার আছে দেখবেন যে পরীক্ষা করার আগে চেহারার দিকে চোখের দিকে তাকালে বুঝতে পারে আপনার ভিতরে কি কি রোগ আছে, আগেই বলে দেয় যে ভাই তোমার এই রোগ আছে, তাড়াতাড়ি পরীক্ষা করেন, পরীক্ষা করলে দেখা যাবে ঠিক এটাই আছে। এই জন্য তারা দিনের চিকিৎসক, দিনের ডাক্তার, তারাও এরকম তাকালে বুঝতে পারেন। এই জন্য আপনি ভাইদেরকে যাদেরকে দাওয়াত দিবেন তাদেরকে দাওয়া সেন্টারে নিয়ে আসবেন, শায়খের কিছু কথা শুনাইবেন, তাহলে দেখবেন যে আপনি যেগুলোর উত্তর দিতে পারেন না শায়খ সেগুলোর উত্তর দেওয়ার পরে আলহামদুলিল্লাহ ওই ভাই দেখবেন যে দিনের রাস্তা চলে আসছে। আর কাকে কোন সময় আল্লাহ পাক কেমনে হেদায়েত করবেন এটা আমি আপনি চিন্তা করতে পারবেন না। মনে হয় যে এই লোক জীবনে মনে হয় এদিকে আসবে না, এই লোক মনে হয় বেদাতের উপরে থাকবো, এক ফাঁকেতে দেখবেন যে ওই লোক সহিয়া কিনে এসে আপনার থেকে আরো আগায় গেছে, এরকম অসংখ্য আছে। কোন মুহূর্তে কোন কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে কিভাবে পরিবর্তন করে দিবেন এটা আমি আপনি জানি না। এই জন্য ভাইদেরকে আরো সবাইকে নিয়ে আসবেন দাওয়া সেন্টারে, এনে শায়খের সোহবতে নিয়ে আসবেন, কথাগুলো শুনবেন, নিজেরাও কিছু লেখাপড়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সালাফে সালেহিনদের মানহাজে দিন বুঝার আল্লাহ পাক তৌফিক দান করুন, আমাদের সবাইকে সুন্নতের ইত্তেবা করার আমাদের সবাইকে আল্লাহ পাক তৌফিক দান করুন, শিরিক এবং বেদাত থেকে মুক্ত থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন, আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন আমাদের বাংলাবাসী সকল ভাই বোনকে শিরিক এবং বেদাত থেকে মুক্ত করার জন্য, তাওহীদ ভিত্তিক ঈমান এবং সুন্নত ভিত্তিক আমলের জন্য আমাদের সবাইকে কাজ করার আল্লাহ পাক তৌফিক দান করুন। দুনিয়া যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে আল্লাহ পাক বেঁচে থাকার তৌফিক দিন, মৃত্যুর সময় আল্লাহ পাক আমাদের সবাইকে তাওহীদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।